আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকজন সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে এমন কিছু দিনই কথাবার্তা বলার আল্লাহ পাক তৌফিক দিন, যেই কথাগুলো আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণে আসে এবং আখেরাতেও আমাদের জন্য কল্যাণে আসে। এরকম কল্যাণকর কিছু কথা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এই মাহফিলে এখানে এসেছি, যারা এই মাহফিল শুনছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো এক পরিবারের সদস্য। পরিবারবিহীন আমরা আলাদা এখানে কেউ নাই। কেউ কোনো পরিবারের বাবা, কেউ পরিবারে মা, কেউ পরিবারে ভাই, কেউ পরিবারে বোন, কেউ সন্তান, এক একজন পরিবারের এক একজন সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি দায়িত্ব আরোপ করেছেন। সেই দায়িত্বটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনা মানুষগুলো, ইমানদার মুমিন মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাকে সম্বোধন করেছেন? আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন কি করবা? কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের আহালকে পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? নারাহ, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। তোমাদের আহালকে পরিবার পরিজনকে বাঁচাও, কারণ জাহান্নাম এমন এক জিনিস, জাহান্নাম এমন এক জায়গার নাম। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি, যেই জাহান্নামের খোরাক হল মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি, যেই জাহান্নামে চুলার মধ্যে যেমন লাকড়ি দিতে হয়, কাঠের লাকড়ি দিতে হয়, বিভিন্ন রকমের লাকড়ি দিতে হয়, আবার গ্যাসের চুলা হলে গ্যাস দিতে হয়, জাহান্নাম জ্বলার জন্য, জাহান্নামের আগুন প্রজ্বলিত রাখার জন্য এটার জ্বালানি হলো মানুষ আর পাথর। এবং এই জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য জাহান্নামের যারা কারারক্ষী এরা হইল আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক এখানে জাহান্নামের দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্যটা হলো জাহান্নামের জ্বালানি কি, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওই জাহান্নামের কারারক্ষী যেই ফেরেশতারা আছেন, মালাইকারা আছেন, এরা কেমন। আলাইহা মালাইকাতুম, সেখানে আছেন অনেক মালাইকা, অনেক ফেরেশতা। গিলাজুন শিদাদুন, এই মালাইকাগুলো, এই ফেরেশতাগুলো অত্যন্ত কঠিন, এরা অত্যন্ত কঠোর। এরা গিলাজুন শিদাদুন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো নির্দেশ দিলে ওই মালাইকারা ওই নির্দেশের খেলাফ এক বিন্দু পরিমাণ কাজও করে না। সুবহানাল্লাহ। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই নির্দেশটা দেন ওই নির্দেশটাই তারা শতভাগ কার্যকর করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হলো দুইটা দায়িত্ব, দায়িত্ব দিয়েছেন দুইটা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নাম সম্পর্কে দুটি বর্ণনা দিয়েছেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা এই দুটি দায়িত্ব সম্পর্কে, আল্লাপাক এই আয়াতে কারিমা যে দুটি দায়িত্ব দিয়েছেন এই দুটি দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি, এবং যে জাহান্নামের কথা বলছেন এই জাহান্নামের দুই একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেই আজকের মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা সবাইকে দেন নাই। এখানে আল্লাহ পাক যে দায়িত্বটার কথা বলছেন এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন নাই। কাদেরকে দিয়েছেন? শুধুমাত্র ইমানদারদেরকে, শুধুমাত্র মুমিনদেরকে। আমরা সকলে জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। বিভিন্ন বাক্যে, বিভিন্ন শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে সম্বোধন করেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই দায়িত্বটা দিয়েছেন। সব মানুষকে দায়িত্বটা দেন নাই। সব মানুষকে আল্লাহ পাক যে দায়িত্বটা দিয়েছেন সেটা হলো সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, আমি যত মানুষ বানিয়েছি, যত মানুষ সৃষ্টি করেছি, উবুদু রাব্বাকুম, গোলামি করো, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। সমস্ত মানুষকে আল্লাহ বলছেন যে এবাদত করো, গোলামি করো, একমাত্র তোমাদের যিনি রব, তোমাদের যিনি একমাত্র মাবুদ, সেই মাবুদের, সেই রবের একমাত্র গোলামি করো, একমাত্র এবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মেনে নেওয়া, এটা সমস্ত মানুষের উপরে ফরজে আইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে যখন প্রকাশ্যে দাওয়াতের আয়াত নাজিল হল, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার সকল মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো, তোমরা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এই কথাটার স্বীকৃতি দাও, তুফলিহু, দুনিয়াতেও তোমরা সফল, আখেরাতেও তোমরা সফল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে নির্দেশনা সমস্ত মানুষকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ, একই সম্বোধন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দায়িত্বটা দিচ্ছেন ওই মানুষের মধ্য থেকে, ওই ইনসানের মধ্য থেকে যেই মানুষগুলো তাওহীদকে মেনে নিয়েছেন, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছেন, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাহ, হে তাওহীদে বিশ্বাস করা মানুষগুলো, হে ইমানদারগুলো, তোমরা শুধু নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, পরিবার বাঁচাইলা না, এটাও ঠিক না। আবার শুধু পরিবার বাঁচাইলা, নিজে বাঁচলা না, এটাও ঠিক না। তাহলে একসাথে বাঁচতে হবে। আল্লাহ পাক আহালকে সহযোগ করে আবার যদি শুধু বলতেন কু আহালিকুম নারা, তাহলে নিজেকে বাঁচানো দরকার ছিল না, আহালকে বাঁচালেই হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু নিজেকে বাঁচাইলেও হবে না, আবার শুধু আহালকে বাঁচাইলেও হবে না, দুইজনকেই, নিজেকে আর আহালকে একসাথে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, এখানে প্রথম কথা হইল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি কথা বলেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। এই কথা বলা যাবে না জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো, আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমার কিছু দরকার নাই, আমি শুধু আমার মাওলারে চাই, এটা বলা কোরআনের আয়াতের পরিপন্থী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেই হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতেই হবে। জান্নাত চাওয়ার জন্য আল্লাহ পাক নিজেই ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, وَجَنَّةٍ أَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন, আল্লাহর তৈরি করা জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ছাওয়ার জন্য শিখাই দিছেন। ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহকে বলবা রাব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউস দেন। কারণ জান্নাতুল ফেরদাউসের ছাদটা হলো আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। জান্নাতুল ফেরদাউস পাইলে তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ প্রতিদিন সব সময় হবে। সুবহানাল্লাহ, এজন্য জান্নাত চাইলে তুমি ফেরদাউস চাইবা, সর্বোচ্চটা চাইবা। তাহলে জান্নাত চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য, জান্নাত কার থেকে কে বড় জান্নাত পাবেন, কার থেকে কে সহজে জান্নাত পাবেন, কিভাবে জান্নাত সহজে পাওয়া যায়, এই চেষ্টা সবসময় তারা প্রতিযোগিতা করতেন, একজন আরেকজনের সাথে মুবাদারা করতেন, প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবি ছিলেন একেবারে গরিব, আবার কিছু সাহাবি ছিলেন মোটামুটি ধনী সচ্ছল। গরিব সাহাবিরা একদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে চিন্তা করছেন, আহারে আমরাও জান্নাতে যেতে চাই, ধনী সাহাবিরাও জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের প্রতিযোগিতায় জান্নাতের দিকে দৌড়ানোর ক্ষেত্রে এমন এমন কিছু জায়গা আছে যেই জায়গায় গেলে আমরা আর দৌড়াইতে পারি না, যেই জায়গায় গেলে আমরা থেমে যেতে হয়। আমরাও সলাত আদায় করি, ধনী সাহাবিরাও সলাত আদায় করে, আমরাও আল্লাহর জিকির আজকার করি, ধনীরাও আল্লাহর জিকির আজকার করে, আমরাও সিয়াম পালন করি, ধনী সাহাবিরাও সিয়াম পালন করে, কিন্তু এমন এমন জায়গায় গেলে আমরা করতে পারি না, ধনী সাহাবিরা করে ফেলে। যেমন যাকাত দেওয়ার সময় আসলে আমরা যাকাত দিতে পারি না, ধনী সাহাবিরা যাকাত দিয়ে দেয়। আবার দেখা যায় হজের সময় আসলে আমরা হজ করতে পারি না, ধনী সাহাবিরা হজ করে ফেলে। উমরা করার সময় আসলে আমরা উমরা করতে পারি না, ধনী সাহাবিরা উমরা করে ফেলে। সদাকা করার সময় আসলে ধনী সাহাবিরা বিশাল বিশাল অঙ্কের টাকা সদাকা করে, আমরা সদাকা করতে পারি না। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা তো অনেক পিছিয়ে গেলাম। আল্লাহ আকবার, দেখছেন, বসে বসে তারা চিন্তা করতেছেন। আল্লাহ পাক বলছেন জান্নাতের প্রতিযোগিতা করার জন্য, কিন্তু আমরা তো পিছিয়ে গেলাম, প্রতিযোগিতা কেমনে করব, দৌড়াবো কিভাবে? সবাই মিলে বলল, চলো আমরা গোপনে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই। ফুকারা আল মুহাজিরিন, দরিদ্র মুহাজির সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, ধনী সাহাবীরা তো সব কিছু নিয়ে গেল, আমরা তো কিছুই পাইলাম না, সর্বনাশ, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে, আমরা তো জান্নাতের ক্ষেত্রে পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, ব্যাপারটা খুলে বলো। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা যা আমল করি, ধনী সাহাবীরাও তা তা আমল করে, কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা করতে পারি না, কিন্তু যে সকল সাহাবীদের টাকা পয়সা আছে তারা করে ফেলে, তাহলে এই জায়গায় তো আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি বুঝতে পারছি, প্রত্যেক ফরজ নামাজের পরে সাব্বাহালিল্লাহি সালাসান ওয়া সালাসিন 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার বলবা, কয়বার হইছে 100তম বার গিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গরিব সাহাবীরা একজন আরেকজনকে কয়, শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা আমাদেরকে শিখাই দিছেন, খবরদার এই আমল কাউকে শোনানো যাবে না। আমরা চুপে চুপে গোপনে গোপনে আমরা এই আমলটা করব, যাতে ধনী সাহাবীরা শুনতে না পারে, তাহলে তাদের থেকে আমরা আমলের ক্ষেত্রে একটু আগাই গেলাম, কারণ টাকা পয়সায় তো পাচ্ছি না, একটু আমলের ক্ষেত্রে আমরা আগাই গেলাম, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা একটু আগাইতে পারলাম। সুবহানাল্লাহ, কেমন প্রতিযোগিতা, কেমন জান্নাতে যাওয়ার মুসারাআহ। আল্লাহ বলছেন সারিউ, একজন আরেকজনের সাথে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও। কেমন দৌড়ানি, কেমন প্রতিযোগিতা, সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা গোপন করা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনোদিন গোপন থাকে না। এখন ধনী সাহাবীদের কাছেও এই হাদিস পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। ধনী সাহাবীরাও নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার এই দোয়া পড়া শুরু করে দিছেন। এবার দেখে ধনী সাহাবীরাও শুনে গেছে, বরবাদ, আবার তো আগের মতো হয়ে গেছে। আবার এই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, আবার তো ধনীরা জান্নাত নিয়ে গেল, তারা তো আমাদের থেকে এগিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যাকে চান শুধু তাকেই দেন, সুবহানাল্লাহ। এই সম্পদের বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহ যাকে চান তাকে দেন। আবার তুমিও 33 বার সুবহানাল্লাহ বলবা, ধনী সাহাবিও 33 বার সুবহানাল্লাহ বলবে, তুমিও 33 বার আলহামদুলিল্লাহ বলবা, ধনী সাহাবিও 33 বার আলহামদুলিল্লাহ বলবে, তুমিও 33 বার আল্লাহু আকবার বলবা, ওই ধনী সাহাবিও 33 বার আল্লাহু আকবার বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সওয়াব কিন্তু সমান দিবেন না, সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ পাক ইচ্ছা করলে এমন ফজিলত দিয়ে দিবেন তোমার আমলের মধ্যে, তারা কোটি কোটি টাকা যাকাত দিয়ে হজ করে যা পাবে আল্লাহ পাক তোমাকে তার থেকে বাড়ায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা, ঠিক জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা যেমন থাকবে, আবার জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রেও প্রতিযোগিতা থাকবে। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এজন্য প্রত্যেকটা ইবাদতের রুকন কয়টি বলেন তো দেখি, ইবাদতের রুকন কয়টি? ইবাদতের রুকন তিনটি, মনে রাখবেন, প্রত্যেকটি ইবাদতের তিনটা রুকন আছে। এই তিনটা রুকনের একটা রুকন না থাকলে ওইটা আল্লাহর ইবাদত হয় না। এক নম্বর রুকন হলো মহব্বত, দুই নম্বর রুকন হলো খাওফ, তিন নম্বর রুকন হলো আর রাজা, এক নম্বর হলো ভালোবাসা মহব্বত, দুই নম্বর হলো ভয়, তিন নম্বর হলো আশা। প্রত্যেকটি ইবাদত করার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ইবাদত করতে হবে। ভালোবাসা না থাকলে, মহব্বত না থাকলে ওইটা আল্লাহর ইবাদত হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ইবাদত করতে হবে, না হয় সেটা ইবাদত হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার সওয়াব আশা করে, এটার উজরত আশা করে এই ইবাদতটা করতে হবে, না হয় এটা ইবাদত হবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যুগে যুগে মানুষেরা তিন ধরনের মানুষ জমিনে ছিল। এক ধরনের মানুষ শুধু আল্লাহরে মহব্বত করে, আল্লাহর মহব্বতে ইবাদত করে, আল্লাহকে ভয়ও করে না, আল্লাহর কাছে আশাও করে না। আল্লাহকে ভয়ও করে না, আল্লাহর কাছে কোনো কিছু আশাও করে না। এরা গোমরা, এরা, এদের ইবাদত হয় না, এদের ইবাদতের রুকনের পূর্ণাঙ্গতা নাই। রাবেয়া বসরি নামে এক মহিলা ছিল, নাম শুনছেন? বাংলাদেশে তো বিরাট আল্লাহর ওলি। রাবেয়া বসরির নাম শুনলে সবাই মনে করে অনেক বড় আল্লাহর ওলি। এই রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন, এক হাতে পানি, দুই হাতে দুইটা নিয়ে রাস্তা দিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করে, ও পাগলি, কি হলো আজকে, এক হাতে আগুন, এক হাতে পানি নিয়ে তুমি কই যাও? রাবেয়া বসরি বলতেছে, শোনো, এই আগুন নিয়ে যাচ্ছি, এই আগুন দিয়ে জান্নাতকে জ্বালাই ফেলবো, বেহেশতকে জ্বালাই ফেলবো। এই পানি নিয়ে যাচ্ছি, এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাই ফেলবো। সবাই কয়, কারণ কি? জান্নাত পোড়াই দেওয়া, জাহান্নাম নিভাই ফেলার দরকারটা কি? রাবেয়া বসরি বলে, শোনো, দুনিয়ার মানুষ শুধু জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় খালি আল্লাহর ইবাদত করে। এই দুইটা যদি না থাকতো, দুনিয়ার মানুষ জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করত না, শুধু আমার মাওলারে পাওয়ার জন্য ইবাদত করত, শুধু আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এই জাতীয় চিন্তা পোষণ করে যারা আল্লাহর ইবাদত করে, এরা গোমরা, এরা গোমরা। শুধু মাওলারে পাইতে চায়, মাওলারে পাওয়ার জন্য দৌড়ানি, কিন্তু মাওলার ভয়ও নাই, মাওলার কাছে কোনো আশাও নেই, খালি মাওলার মহব্বত, মাওলার এশক। এটা হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে মহব্বতও করে না, আবার আল্লাহর কাছে কোনো কিছু আশাও করে না, খালি ভয় করে, খালি ভয় করে। এরা কারা? এরা হলো খারেজি সম্প্রদায়। খারেজিরা শুধু আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর মহব্বত নাই, আল্লাহর কাছে আশাও নাই। আল্লাহরে এত বেশি ভয় করে, ভয় করতে করতে দিনের সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনী যখন চুরি করে তাদের হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিছেন, হাত এই পর্যন্ত কাটো। খারেজিরা কয়, না, আল্লাহ বলছেন ফাক্তাউ আইদিয়াহুমা, হাত কাটতে বলছেন, হাত তো এই পর্যন্ত না, হাত হলো এই পর্যন্ত, হাত কি খালি এখানে, হাত তো এই পর্যন্ত, তাহলে এখানে কাটে দিতে হবে, পুরো হাতে কাটে ফেলতে হবে। তাহলে খারেজিরা কত বেশি আল্লাহরে ভয় করছে, আল্লাহর কথা মানার জন্য হাতের এই পর্যন্ত কাটতে হবে। এইভাবে শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকামের ব্যাপারে এরা খুব বাড়াবাড়ি করছে, খারেজিরা। এটার কারণ হলো শুধু আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর কাছে আশাও নেই। আবার এক শ্রেণীর মানুষ জমিনে ছিল, যেই মানুষগুলো শুধু আল্লাহর কাছে আশা করে বসে থাকে, আল্লাহরে মহব্বত করে না, আল্লাহকে ভয়ও করে না, এই মানুষগুলোর নাম হলো মুরজিয়া। এই মানুষগুলো হলো মুরজিয়া, খালি আশা পোষণ করে কিন্তু আল্লাহকে ভয়ও করে না, আল্লাহকে মহব্বত করে না। যেমন আমাদের দেশের কোটি কোটি মানুষ আছে নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, নামাজ পড়ে না জান্নাতে চলে যাবে, এরকম আশা করে বসে আছে না? কি আশা, নামাজ নাই তাও জান্নাত পাবে? অথচ আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে কারিমে বলে দিয়েছেন, নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই জাহান্নাম। সূরা আল মুদাসসিরের ৪২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ৪২ থেকে ৪৮ আয়াতের মধ্যে জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন। এক নম্বরে জাহান্নামে যাওয়ার যে কারণটি বর্ণনা দিয়েছেন সেই কারণটি হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি না হলে জান্নাতে যাওয়া যায় না, মুসল্লি না হলে জাহান্নামে যেতে হয়। কিন্তু মুসল্লি হয় নাই, নামাজি হয় নাই, জান্নাতের আশায় বসে আছে, কয় আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান খুব মজবুত, ইমান কিন্তু খুব শক্ত। তাহলে এই যে মানুষগুলো জান্নাতের আশা করে বসে আছে, এরা আল্লাহকে মহব্বত করতে পারে নাই, আল্লাহকে ভয় করতে পারে নাই। এই জন্য এবাদতের ভিতরে, প্রত্যেকটা এবাদতের ভিতরে তিনটা রোকন থাকতে হবে, আল্লাহর মহব্বত থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর আশা থাকতে হবে। তাহলে একজন আল্লাহর বান্দা, একজন মুমিন জান্নাতের প্রত্যাশা করবে, জান্নাত চাইবে, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আমাদের আলোচনার বিষয় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আহাল সহ কি করা দরকার, বাঁচতে হলে কি করতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় লেখা থাকে বাঁচতে হলে জানতে হবে, লেখা থাকে না? জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হলে জানা দরকার না, কেমনে বাঁচা যায়? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলেও জানা দরকার, বোঝা দরকার, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এক নম্বরে যেই জিনিসটি জানতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, কারো উপরে ভরসা করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এক নম্বর সূত্র, আরেকজনে আমারে জাহান্নাম থেকে বাঁচাই দিব এই আশা করি বসে থাকা যাবে না, এরকম আশা করলে ইমান থাকে না, শেরেক হয়ে যায়। ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে দুই নম্বর কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়িত ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ। ইমান ভঙ্গের কারণ হলো কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে মধ্যস্থতাকারী বানায় নে, আল্লাহর মাঝে আর তার মাঝে মাঝখানে আরেকজনকে মধ্যস্থতাকারী বানায় নিল। কেন বানাইছে? তার কোনো কিছু দরকার হইলে তার কাছে দোয়া করব, তার কাছে চাইবে, কোনো কিছু দরকার হইলে তার উপর কাছে তাওয়াক্কুল করবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তার কান্ডারি হয়ে যাবে। এই উদ্দেশ্যে যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল কাউকে যদি এরকম মাঝখানে মধ্যস্থতাকারী বানাই নে, এই লোকের ইমান ভেঙে যায়, এই লোকের ইমান। আমার কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আয-যুমারের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা শুফাআউনা ইনদাল্লাহ। এটা হলো সূরা ইউনূসের ১৮। আর সূরা আয-যুমারের দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله। মক্কার মুশরিকরা, কাফেররা, আল্লাহকে বাদ দিয়ে অনেক আউলিয়া ধারণ করছে, ওলি ধরছে, অভিভাবক ধরছে। অভিভাবক কি করছে কথা কয় না, মানে আমার কথা বুঝেন না মানে। আল্লাহ বলতেছেন যারা ধরে ধরছে, কি ধরছে, আউলিয়া ধরছে, মিন্দু নিহি আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহ হইলেন একমাত্র ওলি, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হইলেন সমস্ত ইমানদারের ওয়ালি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে মুমিন একমাত্র, মুমিনের অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই কাফেরেরা ওই মুশরিকেরা আল্লাহকেও ধরছে, আল্লাহর পাশাপাশি আরো বিভিন্ন মানুষকে, বিভিন্ন বুজুর্গকে, বিভিন্ন দিনদার মানুষকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে। এখন গ্রহণ করার কারণ কি? তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই মিয়া তোমরা আল্লাহর সাথে এদেরকে কেন গ্রহণ করলা? তখন তারা উত্তর দিল, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, এদেরকে আমরা এই জন্যই ধরেছি আল্লাহর কাছে পৌঁছতে হইলে, আল্লাহর নিকটে যাইতে হইলে এদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছাকাছি মুকাররাবিন হওয়া যায় না, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কি নাউজুবিল্লাহ, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে, আল্লাহর কাছাকাছি বানাই দিবে, কারণ আমরা আছি আল্লাহ থেকে অনেক দূরে। তাহলে আল্লাহর কাছাকাছি হইতে হইলে এদের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছাকাছি হওয়া লাগবে। এই কথাটা কাদের কথা? কাফেরদের কথা, মুশরিকদের কথা, কোন মুসলমানের কথা না। কিন্তু আজকে বাংলার জমিনে, বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মুসলমান এই কথা কয় মিয়া আল্লাহর কাছে, আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে পাওয়া কি গাছের গোড়া নেই, এমনি কইলে আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে পাইতে হইলে মাঝখান দিয়ে এরকম লাগবে। এটা এখন কয় কারা কথা কয় না, এখন বলে মুসলমানেরা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলতো কারা, কাফেররা, মুশরিকেরা বলতো। ওই মুশরিকদের কথাটা বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহ বলছেন এটা মুশরিকেরা বলতে পারে, মুসলমান বলতে পারে না, কারণ মুসলমানকে মুমিনকে আল্লাহর নিকটবর্তী করে দিবে কিসে? ইমান আর আমলে সলে, ইমান আর আমলে সলে, এই দুই জিনিস যার যত বেশি সে আল্লাহর তত নিকটে, তাকওয়া যার যত বেশি সেই তত আল্লাহর কাছে নিকটে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই লোকটাই বেশি সম্মানিত যে লোকটার তাকওয়া যত বেশি। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে, তোমাদের ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। কার চেহারা কত সুন্দর, বডি কত সুন্দর, কার সম্পদ কত বেশি, প্রভাব প্রতিপত্তি কত বেশি, এগুলার দিকে আল্লাহ তাকান না। তো কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকান তোমাদের কলবের দিকে আর তোমাদের আমলের দিকে। কলবের দিকে মানে তোমাদের ইমানের দিকে, তোমাদের তাকওয়ার দিকে, তোমাদের ইখলাসের দিকে আর তোমাদের আমল গুলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। তাহলে যার যত ইমান মজবুত, যার তাকওয়া যত বেশি, যার ইখলাস যত বেশি, যার আমলে সওয়ালে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের সে তত নিকটবর্তী। কিন্তু মুশরিকদের কথা হলো, মিয়া ইমান আমল এত বেশি দি কি হবে, কিন্তু আমার মাঝখানে আল্লাহর মধ্যস্থতাকারী একজন লাগবে। আবার মুশরিকদের কথা সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বিয়ারা এই সকল মাবুদ কেন ধরছ, এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কয় মিয়া দুনিয়াতে উপকার ক্ষতি কিছু করার আমার দরকার নাই, কারণ উনি হলো আমার আখেরাতের কান্ডারি, নাউজুবিল্লাহ। কারণ এরা কি করবে, কিয়ামতের ময়দানে আমার যখন বিচার হইব, ওই বিচারের সময় আমি তারে উকিল নিয়োগ দিছি, আমি তাকে উকিল নিয়োগ দিছি, ব্যারিস্টার নিয়োগ দিছি। কমিয়া দুনিয়াতে তোমার এখানে বরগুনা কোর্টে তোমার বিচার চলতেছে, তুমি ওখানে সরাসরি যাই তোমার মামলা মোকাবেলা করতে পারো, কি লাগে, উকিল লাগে, উকিল নিয়োগ দিতে হয়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বিচার হইব আর তুমি এমনি চলে যাবে উকিল বাদে, কি বলেন? শয়তান মানুষের মাথায় এটা পুষলায়, এই মিয়া কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে আর তুমি এমনি একা একা চলে যেতেছো উকিল ছাড়া, ওখানে উকিল লাগবে না, লাগবে পিশাব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে দিছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, খবরদার বান্দা কিয়ামতের ময়দানে কোন উকিল দরকার নাই, কিয়ামতের ময়দানে কোন উকিল দরকার নাই, উকিল যদি নিয়োগ দিতে হয় ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল নিয়োগ দিতে হলে আমি আল্লাহরে নিয়োগ দাও, আমি তোমার উকিল। কারণ দুনিয়ার বিচারক যখন তোমার বিচার করে, ওই বিচারক তোমার অপরাধ দেখে নাই, সাক্ষীর উপরে ভিত্তি করে, আইনের ধারার উপরে ভিত্তি করে অনেক কিছু নির্ধারণ করে, তোমার রায় ঠিক করে। কিন্তু তুমি যে নাফরমানি করছো, তুমি আমার যে অপরাধটা করছো, আমার হুকুম মানো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখছি, সুবহানাল্লাহ। আমার বিচার আর দুনিয়ার বিচার একরকম না, আমি তোমারে সরাসরি দেখছি, সাক্ষীও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, তারপরেও আমি আল্লাহ তোমার এগুলো আবার লিখিও রাখছি, আবার তোমার এগুলো ভিডিও করিও রাখছি, বিভিন্ন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সংরক্ষণ করে রাখছি, কিছুই সংরক্ষণের দরকার ছিল না, আমি নিজে সরাসরি দেখছি। বিচারক যদি নিজেই দেখে সামনাসামনি অপরাধ করছে, সাক্ষী লাগে না আর কিছু লাগে না, তাহলে কিয়ামতের ময়দানের বিচার আর দুনিয়ার বিচার এক জিনিস, তাহলে আখেরাতের জন্য এরকম কোন উকিল মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া। এই জন্য এক নম্বর যেটা জানতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, অন্যের উপরে ভরসা করা যাবে না, অন্যের ইঞ্জিনের সাথে আটকানো যাবে না। কয় শুনেন ভাইয়েরা, আমি হইলাম রেলগাড়ির ইঞ্জিন, আপনারা হইলেন খালি বগি, আপনারা সব কি খালি বগি, আপনাদের ভিতরে কিচ্ছু নাই, আর আমার ভিতরে কি আছে, ইঞ্জিন আছে। আপনাদের কাজ হলো খালি আমার সাথে আটকাই দিবেন, পাগড়ি দিয়ে, রশি দিয়ে, বিভিন্ন ভাবে শক্ত করে বাঁধি ফেলবেন আমার সাথে। যখন শক্ত করে বেঁধে ফেলবেন, কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দিকে রওনা দিব, আপনাদেরকে সবার নিয়ে জান্নাতে চলে যাব, নাউজুবিল্লাহ, আপনাদের সবাই আমার টানে, এক টানে জান্নাতে চলে যাব, যেখান দিয়ে ট্রেন চলে সেখান দিয়ে ট্রেন চালায় চলে যাব, যেখান দিয়ে বাস চলে সেখানে বাসে, যেখান দিয়ে লঞ্চ চলে জাহাজ চলে সেখান দিয়ে, যদি এখান দিয়ে বঙ্গোপসাগরে দিয়ে যাওয়া যায় তাহলে জাহাজ নিয়ে চলে যাব, আর যদি ট্রেনের রাস্তা হয় তাহলে ট্রেনে করে, আর যদি বাসের রাস্তা হয় বাসে করে, বিমানের রাস্তা হইলে নাউজুবিল্লাহ। জান্নাতে নিজে যাইতে পারবে কিনা সে খবর নাই, কো আনফুসাকুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আগে নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন জাল্লাদ রশি বাঁধলেন, ইঞ্জিনের সাথে আটকাইলেন, ইঞ্জিন যদি জাহান্নামের দিকে রওনা দেয়, আপনি এবার ছুটতেও পারবেন না, কোনো দিকে যাইতেও পারবেন না, আপনিও যাইতে হবে কোন দিকে, কারণ ওই জান্নাতে যাইতে হইলে পুলসেরাত পার হয়ে পুলসেরাতের উপর দিয়ে যাওয়া লাগবে, ওই পুলসেরাতের উপর দিয়ে যদি এরকম বেঁধে রওনা দেন, যদি ওই যার সাথে বানছেন তিনি যদি জাহান্নামের মধ্যে পড়ে যান আপনিও এই জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন আন্তা মা মান আহবাবতা, বান্দারে তুমি যারে মহব্বত করো, যার আদর্শ যার আখলাক যার সংস্কৃতি তোমার ভালো লাগে, কিয়ামতের ময়দানটা হবে হাসরটা হবে তার সাথে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দিছেন কয় বছর বলেন তো দেখি, গোপনে গোপনে দাওয়াত দিছেন। প্রথমে নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দিছেন কয় বছর? তিন বছর। প্রথম তিন বছর গোপনে গোপনে শুধু নিজের আহালের কাছে, আত্মীয় স্বজনের কাছে, নিকট আত্মীয় যারা নিকট প্রতিবেশী এদের কাছে গোপনে গোপনে দাওয়াত দিছেন তিন বছর পর্যন্ত। এই তিন বছরের গোপন দাওয়াত, এই তিন বছরের পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। ও আমার রাসূল, এতদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিছেন, এখন থেকে আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আপনি আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী চতুর্দিকে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন। রাত্রে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, সকাল বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার আমল করার জন্য সাফা পাহাড়ের উপরে উঠছেন। রাত্রে আয়াত নাজিল হয়েছে, সকালেই আমল শুরু। কোরআনে কারিমের এমন কোন আয়াত নাই যে আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আয়াত নাজিল হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ভাবে আয়াতটাকে সংরক্ষণ করে ফেলতেন। একভাবে লিখার মাধ্যমে, একভাবে মুখস্থ করার মাধ্যমে, আরেকটা হলো আমল করার মাধ্যমে। তিনভাবে সংরক্ষণ, লেখার মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে এবং আমলের মাধ্যমে। রাত্রে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সকালবেলায় সাফা পাহাড়ের উপরে উঠে গেছেন। উপরে উঠে সবাই ডাকেন, যত আত্মীয় স্বজন আছে নিকট প্রতিবেশী আছে সব কাউমের বনু মুত্তালিবের ডাক দিলেন, বনু হাশমকে ডাক দিলেন, বনু লুয়াইকে ডাক দিলেন, বনু কাবকে ডাক দিলেন, চতুর্দিকে যত আত্মীয় স্বজন আছে চাচার বংশ, জেঠার বংশ, ফুফুর বংশ, খালার বংশ সবাইকে ডাকতে শুরু করলেন। সবাই কয় আমাদের আল আমিন, সকালবেলায় কেন আমাদের সবাইরে ডাকে দেখে আসি? কারণ এই ছেলে তো বেহুদা ডাকার কথা না, কোনো জরুরি কাজ। সবাই দেখতে আসছেন, শুনতে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যেই দায়িত্ব পাইছেন সেই দায়িত্ব পালনটা প্রকাশ্যে শুরু করলেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন পাঁচটা আয়াতের মাধ্যমে। সর্বপ্রথম যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে সূরা আল আলাকের, এই পাঁচটা আয়াত দিয়ে আল্লাহ পাক জানাই দিলেন আপনি আমার নবী। এখন নবুয়ত পাইছেন, নবী হিসাবে রাসূল হিসাবে আল্লাহ পাক নিয়োগ দিছেন। এখন নিয়োগ পাইতো ভয় পেয়ে গেছেন, মারাত্মক ভয়, ভয় পাইছেন না? জিব্রিল আলাইহিসসালামকে দেখে এমন ভয় পাইছেন, ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন, বাড়িতে এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, ভয় লাগতেছে, এমন কঠিন ভয়। আল্লাহ বলতেছেন যে দায়িত্ব দিছি বাঘের মুখের সামনে যায় দাঁড়ানো লাগব, বাঘ হা করে রয়েছে, বাঘের মুখের সামনে যায় দাঁড়াইতে হবে। জিব্রাইল দেখি ভয় পাইলে হবে না, আল্লাহ পাক প্রথমে জিব্রাইল দেখাই, আল্লাহ পাক বুঝাই দিছেন তোমার যে দায়িত্বটা দিছি এটা এত কঠিন দায়িত্ব, এরকম জিব্রাইল না, এরকম কঠিন কঠিন বাধা বিপত্তির মুখে তোমাকে দাঁড়ানো লাগবে, সেখানে এরকম ভয় পেলে চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আল্লাহ পাক হাসে। আল্লাহ পাক হাসতে পারে, কথা কয় না? আল্লাহ পাক হাসতে পারে, পারে, এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহ হাসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দুইজনের মানুষের দেখে হাসতে থাকবেন, দুইজন মানুষকে, যে হত্যাকারী সেও জান্নাতে, যারে হত্যা করছে সেও জান্নাতে। এই দুইজনের দেখে আল্লাহ হাসবেন, যে মারছে হেও জান্নাতে, যারে মারছে সেও জান্নাতে। কেমনে গেল দুইজন জান্নাতে? একজনকে মেরে ফেলেছে কুফরি অবস্থায়, ইমানবিহীন অবস্থায়, ওই সাহাবী শহীদ হয়ে গেছেন, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, যারা কলিজা চিবে চিবে খেয়েছিল, যারা হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, জান্নাতে হয়ে গেছেন, সুবহানাল্লাহ। যারা হত্যা করেছেন এরাও পরে আবার ইসলাম গ্রহণ করছেন, সাহাবি হয়ে গেছেন। হত্যাকারীও জান্নাতে, যারে হত্যা করা হয়েছে সেও জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে আল্লাহ হাসেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হাসতে পারে, তাহলে আল্লাহর আকার আছে কি নাই? আছে। কি নিরাকার জিনিস হাসতে পারে? না। কি বলেন, নিরাকার জিনিস হাসতে পারে? না। আল্লাহরে দেখতে চায় কি না চায়? চায়। আল্লাহরে দেখতে চান? চায়। আল্লাহকে দেখতে চাইলে আল্লাহর যদি আকার না থাকে দেখবেন কি? আছে। আকারে নাই তো দেখবেন তা কি? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ খালি কথা বলেন না, কথা বলার মতো কথা বলেন। কোরআনে কারিমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ পাক নামেন, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলা কি সিফাত? এই সিফাতগুলোকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ দেখে দেখে হাসে, আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ও কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা আমার বন্ধুটা, ও মুদাদ্দির, কম্বল মুড়িয়ে সুন্দর করে বিছানার মধ্যে শুয়ে থাকা আমার বন্ধু, আমার হাবিব, কুম ফাআনজির, আপনার নবুয়তের দায়িত্ব দিয়েছি এভাবে শুয়ে থাকার জন্য না। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে নবুয়তের দায়িত্ব পালন হয় না। নবুয়তের দায়িত্ব এত কঠিন দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে দাঁত ভাঙতে হয়, নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে মাথা ফাটতে হয়, নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে কত গালাগালি শোনা লাগবে, নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করতে হবে। খালি ভয় ভয় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, কম কম্বল ফেলে দে লাভ মেরে দাঁড়াই যান, আপনারে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ নবুয়ত দিই নাই। আল্লাহ কম কম মানে উঠে যান, কম্বল পালাই দেন। উঠে কি করবেন? ওঠার পরে আপনার এক নম্বর কাজ, আপনারা যে দায়িত্ব দিছি দায়িত্ব বুঝে নেন। চাকরিতে নিয়োগ দিছেন, আগে নিয়োগ দেওয়ার পরে এখন হে আসে অফিসে, আসার পরে এবার হেরে চাকরি বুঝাই দিতে হইব না? কি কাজ করবো হে অফিসে আসি, তাকে তো বুঝাই দেওয়া লাগবে। আল্লাহ পাক আগে নবুয়তের দায়িত্বটা দিছেন, দিয়ে কয় রাসূল আমার হাবিব এবার দায়িত্ব বুঝে নেন, আপনার কাজ কি, আপনার কাজটা কি? ফাআনজির, আপনার এক নম্বর কাজ হলো ফাআনজির, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জিনকে আপনি সতর্ক করবেন, কিসের থেকে সতর্ক করবেন? ফাআনজির আনিস শিরকে, আপনার এক নম্বর কাজ দুনিয়ার মানুষকে আপনি শিরিক থেকে সতর্ক করবেন, শিরিক মুক্ত হওয়ার জন্য আপনি মানুষকে সতর্ক করবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর ঘোষণা করবেন জমিনে। কেমনে তাকবীর ঘোষণা করবেন? ফাকাব্বির বিত্তাওহীদ, জমিনে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদ কায়েম করবেন, তাওহীদের প্রচার প্রসার করবেন, তাওহীদের উপরে ইস্তেকামত থাকবেন। এটা হলো আপনার নবুয়তের কাজ। তাহলে কাজ কয়টা পাওয়া গেল? এখানে দুটো পাওয়া গেল, একটা হলো আপনি শিরক থেকে দুনিয়ার মানুষকে সতর্ক করবেন, আরেকটা হলো তাওহীদের আপনি প্রতিষ্ঠা করবেন, তাওহীদ প্রচার করবেন, তাওহীদের দাওয়াত দিবেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, তবে এই কাজটা করার সময় আপনাকে একটু সতর্ক থাকা লাগবে, কারণ আপনি যে সমাজে দাওয়াত দিবেন চারিদিকে শুধু শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, শিরিকের ময়লা, শিরিকের আবর্জনা। আপনি চলাফেরা করার সময় কাপড়ের দিকে একটু খেয়াল রাখবেন, আপনার কাপড়ের মধ্যে যাতে শিরিকের ময়লা না লাগে, আপনার কাপড়ের ভিতরে শিরিকের ময়লা লাগাবেন না। মানে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন কিন্তু থাকবেনও শিরিকের সমাজে, আপনি থাকবেন একটা পবিত্র সমাজে, ওখান থেকে আসি আসি দাওয়াত দিবেন এরকম না, আপনি থাকতে হবে শিরিকের সমাজে। আপনার চারিদিকে শিরিক আর শিরিক, ময়লা আবর্জনা, কিন্তু আপনার গায়ে ময়লা আবর্জনা দেওয়া যাবে না, লাগানো যাবে না, খুব কঠিন কাজ। আপনার চারিদিকে গান বাজনার অনুষ্ঠান, আপনি গান বাজনার অনুষ্ঠানে যাইবেন না, শুনবেন না, চাঁদা দিবেন না, টাকা দিবেন না, সহজ কাজ। আপনার চারিদিকে শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, আপনি নিজের শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন, অনেক কঠিন কাজ। আল্লাহ পাক নবীকে এই দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর কাজ, ফা আনজির আনি শিফ, আল্লাহ বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে সতর্ক করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই গেলেন সফা পাহাড়ের উপরে, সবাই দৌড়াই আসছে, আল্লাহ রসুল ডাকা ডেকে ডেকে বলা শুরু করলেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বনি লুয়াই আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বনু হাশিম ইয়া বনি হাশিম আনকিজু আনফুসাকুম মিনান নার, ও ইয়া কাব ইবনে লুয়াই আনকিজু আনফুসাকুম মিনান নার। সব কাউমের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতেছেন, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দাওয়াত খালি একটা, দাওয়াতটা কি? আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে নিজের মেয়ে ফাতেমারেও ডাক দিলেন, ডেকে বললেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমারে তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার চিন্তা করার দরকার নাই, যেখানে তোমার বাবা আছে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তোমার এত চিন্তা কিছু নাই। আল্লাহ রাসূল ফাতেমারেও ডেকে বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমারে নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? আমাদের ময়দানে তোমার যদি কিছু সিদ্ধান্ত হয়ে যায়, আমি রাসূল কিছুই করার মালিক নই, ফা ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফয়সালা দিবেন ওই ফয়সালার পরে আমি তোমার জন্য কিছুই করার মালিক নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুধু আমি জান্নাতে নিয়ে যাব এই আশায় বসে থাকিও না, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিছেন যে কারো উপরে আশা ভরসা করে বসে থাকার উপায় নাই। আরবের লোকদেরকে এই কথাটা কেন বললেন? কারণ আরবের লোকেরা তাওহীদ মানে নাই, দিন মানে নাই, শিরক করত কিন্তু আবার বিশ্বাস করে বসে থাকতো, আমরা হইলাম আওলাদে রাসূল। আবু জাহেল আবু লাহাবেরা নিজেদেরকে কি দাবি করত? আওলাদে রাসূল দাবি করত। কারণ কি? তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, তারা ইসমাইল আলাইহিসসালামের বংশধর, তারা কিন্তু অরিজিনাল খাঁটি আওলাদে রাসূল। কি বলেন? তারা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, কত বড় নবীর বংশ। তাহলে তারা যে আওলাদে রাসূল এই ব্যাপারে সন্দেহ নাই। তারা মনে করত আমরা তো আওলাদে রাসূল, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, সুতরাং আমরা যাই করি আমাদের নবী, আমাদের পিতা ইব্রাহিম আমাদের সবাই জান্নাতে নিয়ে যাবেন। যেমন খ্রিস্টানেরা নাসারারা বসে আছে, কোটি কোটি খ্রিস্টান বসে আছে যে যিশু তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমরা যা গুনাহ করি এগুলো সব যিশু নিজেকে আত্মাহুতি দিয়ে শুলিতে চড়ে সব গুনাহ যিশু কি করছে, মাফ করে ফেলছে। বাস আমরা এখন যা করি কোনো অসুবিধা নেই। আরবের মুশরিকেরও এই ধারণা করে বসেছিল যে আমরা যাই করি কোনো অসুবিধা নাই, কারণ আমাদের বাবা ইব্রাহিম আছে, আমরা নবীর বংশ, আমরা আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম দাওয়াতটাই তাদেরকে দিলেন যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের উপর আশা ভরসা করে বসে থাকিও না, আবার বলিও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের মানুষ, আমরা জান্নাতে না গেলে কে যাইবো আবার। এই জন্য আল্লাহ রাসূল বংশের সবাইরে ডেকে ডেকে বলছেন নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এমনকি নিজের মেয়ে ফাতেমাকেও বলছেন আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, আহাল বাঁচাইতে হবে। এই বাঁচাইতে হলে প্রথমে কারো উপরে তাওয়াক্কুল করে আশা ভরসা করে কারো সাফাতের আশা করে বসে থাকা যাবে না, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। দুই নম্বর সূত্র, দুই নম্বর নীতিমালা, জাহান্নামের আগুন থেকে বাঁচার এক নম্বর উপায় হলো আকীদা বিশুদ্ধকরণ, আকীদা সহি করা। এক নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে প্রথমেই আকীদাটা বিশুদ্ধ করতে হবে, নিজের আকীদা বিশুদ্ধ করা লাগবে, নিজের আহলের আকীদাটা বিশুদ্ধ করা লাগবে। আকীদা কি করতে হবে, কথা বলে না, আকীদা সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে, আকীদা সহি করা লাগবে, বিশুদ্ধ করা লাগবে। বিশুদ্ধ কখন হয়? আমরা পানি বিশুদ্ধ করি না, কেন বিশুদ্ধ করি? পানির মধ্যে কোন ধরনের রোগ ব্যাধি আছে, জীবাণু আছে, তাহলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে ফুটানোর মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে, আমরা এখন বর্তমানে ফিল্টারের মাধ্যমে কত কিছুর মাধ্যমে আমরা পানিকে কি করি, বিশুদ্ধকরণ করি। কারণ বিশুদ্ধকরণ ছাড়া দূষিত পানি পান করলে আমার শরীরে রোগ ব্যাধি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পানিকে যেমন বিশুদ্ধ করা লাগে, এরকম বিভিন্ন জিনিসকে আমরা বিশুদ্ধকরণ করি, ইমানটাকেও বিশুদ্ধকরণ করা লাগবে, আকীদাটা বিশুদ্ধকরণ করা লাগবে। শুধু নিজের বিশুদ্ধ করার না, আহাল সহ সবার আকীদাটা কি বিশুদ্ধ করতে হবে, আকীদা সহি করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে। কারণ আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি সহি না হয়, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার মূল শর্তই হলো আকীদা বিশুদ্ধ হওয়া, ঈমান বিশুদ্ধ হওয়া। ভেজাল ঈমান নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে না। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনার পরে ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, অর্থাৎ কোনো শেরেক করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই একমাত্র কিয়ামতের ময়দানে নিরাপত্তা পাবে, এই মানুষগুলোই আল্লাহর নিরাপদ আশ্রয় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার মূল শর্তই হলো ইমান আনার পরে কোনো শেরেক করা যাবে না। কারণ শেরেক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযু বিল্লাহ, শিরক করলে আল্লাহর জান্নাত হারাম। তাহলে আকীদার মধ্যে যদি শিরক থাকে জান্নাত পাওয়া যাবে না, আকীদার মধ্যে যদি কুফর থাকে জান্নাত পাওয়া যাবে না। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যদি কুফরি করে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ঈমানের ভিতরে কুফর থাকা যাবে না, ঈমানের ভিতরে শিরক থাকা যাবে না, ঈমানের ভিতরে নেফাক থাকা যাবে না, মুনাফিকি থাকা যাবে না, ঈমানের ভিতরে বেদাত থাকা যাবে না। তাহলে ঈমানটাকে বিশুদ্ধ করা লাগবে, ঈমানকে সহি করা লাগবে, নিজে এবং পরিবারকে আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে দুই নম্বর বিষয় হলো যে সবার আকীদা বিশুদ্ধকরণ করতেই হবে, সহি আকীদা আসতেই হবে। আকীদা বিশুদ্ধকরণ ছাড়া পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ওই মানুষটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়ার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানটা বিশুদ্ধ হওয়া, ঈমানটা তাওহীদি ঈমান হতে হবে, ঈমানটা শিরক মুক্ত ঈমান হতে হবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমান বিশুদ্ধকরণের এলেম লাগবে, ঈমান বিশুদ্ধকরণ জানতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি শিরক যুক্ত হয়, ঈমান যদি কুফর যুক্ত হয়, ঈমান যদি নেপাক যুক্ত হয়, ঈমান যদি বেদাত যুক্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা আহালকে রক্ষা করা যাবে না। এজন্য আহালকে সহ নিজেকে আকীদা বিশুদ্ধকরণ করা লাগবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে যে দাওয়াত দিয়েছেন, ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন, এক নম্বরে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, বাবারে খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করিও না, কারণ শিরকটা হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। আবার ভাইরা এবং বোনেরা, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পরিবারকে আহালকে শিরক কি জিনিস শিখাই না, তাওহীদ কি জিনিস শিখাই না, সুন্নত কি জিনিস শিখাই না, বেদাত কি জিনিস শিখাই না, কুফর কি জিনিস শিখাই না। কিন্তু একজন মুমিন নিজেও এইগুলো শিখবে, আহালকেও শিখাইতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে নিজে যেমন শিখা লাগবে, আহালকেও শিখানো লাগবেই। আহালের আকীদা বিশুদ্ধকরণ করতে হবে। বিশুদ্ধকরণ কেমনে করবেন? আহালকে সহ নিজের স্ত্রী ছেলে মেয়ে সহ সবাইকে নিয়ে আপনাকে তাওহীদ বোঝা লাগবে, আল্লাহর একত্ববাদ বোঝা লাগবে, শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোনটা কোনটা শিরিক, কেমনে কেমনে শিরিক হয়, কুফর সম্পর্কে জানতে হবে, নেফাক সম্পর্কে জানতে হবে, বিদআত সম্পর্কে জানতে হবে, কোনটা তাওহীদ কোনটা সুন্নত, এই জ্ঞানগুলো নিজে শেখাও ফরজে আইন, পরিবারকে শেখানো ফরজে আইন। না শিখলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না। শিখতে হবে এবং পরিবারে বাস্তবায়ন করতে হবে। পরিবারে কোনো শিরিক থাকতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলায় একটা তাবিজ দেখলেন, বললেন এই এটা কিসের তাবিজ? ওই এটা দিলে আমার অনেক উপকার হয়, এটা দিলে আমার অনেক উপকার হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা টান মেরে এটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিশ শিরকে, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার একটা শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ। তাহলে পরিবারে যতজনের গলায় তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, পায়ে তাবিজ আছে, সব ছিঁড়ে ফেলতে হবে। শেরেক মুক্ত করতে হবে পরিবারকে। পরিবারে বাচ্চার কপালে টিপ দেওয়া আছে, টিপ মুছে ফেলতে হবে, শেরেক মুক্ত পরিবার করতে হবে। পরিবার বিভিন্ন ধরনের শেরেকি আকীদা বিশ্বাস করে, পরিবার কবরের উদ্দেশ্যে মান্নত করে, অমুক কবরে গরু দিবে, অমুক কবরে ছাগল দিবে, অমুক কবরে ডিম দিবে, অমুক কবরে মুরগি দিবে, অমুক কবরে মোমবাতি দিবে, অমুক কবরে টাকা দিবে, মান্নত করে। পরিবারকে থামাইতে হবে, শেরেক মুক্ত পরিবার। আল্লাহ ছাড়া অন্যকে পরিবারের লোকেরা সাজদা করে, কবরের সামনে যায় সাজদা করে, জিন্দা মানুষকে সাজদা করে, মরা মানুষকে সাজদা করে, এই সাজদা থামাইতে হবে। যত রকমের শেরেক পরিবারে আছে, এই শেরেক গুলা থেকে পরিবারকে বাঁচাইতে হবে। শেরেক মুক্ত পরিবার না হলে জাহান্নাম মুক্ত পরিবার হবে না। তাহলে প্রথম কাজ, প্রথম নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দ্বিতীয় কথা, আকীদা বিশুদ্ধকরণ লাগবে। তিন নম্বর বিষয়, পরিবারের ভিতরে নামাজ কায়েম করতে হবে। তিন নম্বর বিষয়, পরিবারে নামাজ কায়েম করতে হবে, সলাত কায়েম করতে হবে। পরিবারের নামাজ নাই, সলাত নাই, জাহান্নাম মুক্ত পরিবার হয় নাই। এজন্য লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ওয়া আকিমিস সলা, বাবারে সলাত কায়েম করো, সলাত কায়েম করো। ছেলেকে সলাত কায়েম করাইতে হবে, স্ত্রীকে নামাজি করতে হবে, মেয়েকে নামাজি বানাইতে হবে, পরিবারের সবাই নামাজি হইতে হবে। নামাজি না হয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কারণ আল্লাহ পাক, নামাজ এমন একটা ইবাদত যেটাকে ঈমান শব্দ দিয়ে আল্লাহ বলছেন, সূরা আল বাকারার 143 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সলাতাকুম, আল্লাহ তোমাদের নামাজ নষ্ট করেন না। অর্থাৎ সলাত আছে, নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান নাই। তাহলে জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই পরিবারকে নামাজি পরিবার হওয়া লাগবে। আমি নামাজ পড়ে, আমি ফজরের সময় তাহাজ্জুদ পড়ে মসজিদে যাই, বসে রয়েছি, আমার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, আমার ছেলে উঠে নাই, আমার মেয়ে উঠে নাই, আমার ওই তাহাজ্জুদের কোনো দাম নাই, আমি দাইয়ুস, আমি তাহাজ্জুদ পড়া দাইয়ুস, আমি ফজরের নামাজ জামাতে পড়া দাইয়ুস, মানে আমি নিজে দিন পালন করতেছি কিন্তু আমার আহালের মধ্যে দিন নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এবাদত বেশি দরকার নাই, এবাদত যতটুকু দরকার ততটুকু করব, কিন্তু এবাদতের ব্যালেন্স রক্ষা করতে হবে, এবাদতের ভারসাম্য রক্ষা করতে হবে, এটা জরুরি বিষয়। এটার নাম আল এতেদাল, আল ওয়াসাতিয়া। পাঁচ সাবজেক্টে 50-100 নম্বরের পরীক্ষা, পাঁচ সাবজেক্টে পাইছেন 90, আর পাঁচ সাবজেক্টে পাইছেন 20 করি পাইছেন। 10 বিষয়ের মধ্যে 5 বিষয় পাইছেন 90 করি, আর 5 বিষয় পাইছেন 20 করি, পাস না ফেল। আচ্ছা, 9 সাবজেক্টে পাইছেন 90 করি, 1 সাবজেক্টে পাইছেন 10 কি, পাস না ফেল। তাহলে ওই সাবজেক্ট গুলাতে 90 না পাই, সব সাবজেক্টে গড়ে 50 করি পাইছেন, পাস না ফেল, তাহলে আপনি একটারে 90 নিয়ে যাই, আরেকটা 10, এরকম করা যাবে না। সবগুলোর মধ্যে একটা ভারসাম্য লাগবে। আমি আপনি নামাজ পড়তে পড়তে পড়তে পড়তে অবস্থা শেষ, পড়তে আছি, পরিবার বেনামাজি, আপনি ওখানে নফল নামাজ কমান, নফল নামাজ কমায় পরিবারের পিছনে সময় ব্যয় করেন। আপনি ফজরের সময় আজানের সাথে সাথে মসজিদে যাওয়া দরকার নেই, জামাতের আগে দিয়ে যান, কিন্তু উঠি যান তাহাজ্জুদের সময়, ফজরের আজান দিছে, আপনি ঘরে মেহনত শুরু করে দেন, স্ত্রীর ঘুম থেকে তোলেন, ছেলেকে ঘুম থেকে তোলেন, মেয়েকে ঘুম থেকে তোলেন, এবাদতে ভারসাম্য কায়েম করেন। আপনার ওই নফল নামাজের চাইতে এদেরকে ঘুম থেকে তোলাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা ঘুম থেকে না উঠলে আপনি জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু আপনি নফল নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, তিন নম্বর বিষয় মনে রাখতে হবে, নিজেরা পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচতে হলে পরিবারের সবাই নামাজি হইতে হবে। চার নম্বরে মনে রাখতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পরিবারের সবাইকে পর্দাশীল হতে হবে, হেজাব ওয়ালা হতে হবে। পরিবারের সবাই পর্দা থাকতে হবে, হেজাব থাকতে হবে পরিবারে। পরিবারের ভিতরেও পর্দা থাকবে, বাহিরেও পর্দা থাকবে। পরিবারে পর্দা নাই, আপনি আমি দায়ুস, পরিবারে পর্দা নাই, দায়ুস দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য পরিবারে পর্দা কায়েম করতে হবে, হেজাব কায়েম করতে হবে। হেজাব খালি মা বোনেরা করবে, মহিলারা করবে এমন না, আগে করতে হবে আমাকে আপনাকে। আগে করতে হবে কারা? পুরুষেরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেজাবের আয়াত নাজিল করছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ পাক দুইটা আয়াত নাজিল করছেন, সূরা নূরের 30 আর 31। 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নাজিল করছেন, 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য নাজিল করছেন। তাহলে আগে হেজাব কার? পুরুষের, তারপরে নারীর। কারণ পুরুষ যদি পর্দা না করে ওই বাড়িতে ওই ঘরে মহিলারা পর্দা করতে পারে না। মহিলাদেরকে পর্দা করার ব্যবস্থা করে দিতে হয় পুরুষকে। পুরুষ নিজেও পর্দা করবে, আহালকেও পর্দা করাবে, নিজেও অন্য মহিলার সাথে সাক্ষাৎ করবে না, নিজের স্ত্রীকেও অন্য পুরুষের সাথে সাক্ষাৎ করতে দিবে না। স্ত্রীকে বলবে তুমি কারো সাথে দেখা করিও না, নিজে 100 জনের সাথে দেখা করবে। আমাদের সমাজের অবস্থা হইল স্ত্রী পর্দা করবে, আমার পর্দা করার দরকার নাই। মানুষের অবস্থাটা এইরকম, দেখা যায় নিজে অমুক ভাবি তমুক ভাবি সবাই সাথে দেখা করতেছে, অমুক খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন জ্যাঠাতো বোন সবার সাথে পর্দা নাই, কিন্তু স্ত্রী পর্দা চায়। কিন্তু পর্দা দুজনেই করা লাগবে, স্বামীও করতে হবে স্ত্রীও করতে হবে। পরিবারের পুরুষ নারী সবাইকে পর্দা করা ফরজে আইন। পুরুষদেরকে আল্লাহ পাক দুইটা পর্দা করতে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুইটা পর্দা করবে পুরুষ, একটা হলো দৃষ্টিকে সংযত রাখবে, আরেকটা হলো যৌনাঙ্গকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এই দুইটার মাধ্যমে পুরুষ তার পর্দা হেজাব পালন করবে, নারী চারটা কাজের মাধ্যমে তার হেজাব পালন করবে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারী তার দৃষ্টিকে সংযত রাখবে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তার যৌবনকে হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তার শরীরের কোন জিনাত বাহিরে প্রকাশ করবে না, কোন সৌন্দর্য বাহিরে প্রকাশ করা যাবে না। মুখমণ্ডল জিনাতের অংশ, এজন্য মুখমণ্ডল বাহিরে প্রকাশ করা যাবে না, মুখমণ্ডল বাহিরে প্রকাশ করা যাবে না। মুখমণ্ডল হেজাবের আওতাভুক্ত, পর্দার আওতাভুক্ত। কারণ আমরা যখন পাত্রে দেখতে যাই কোনো জায়গায়, মুখমণ্ডলই তো দেখি। তাহলে মুখমণ্ডলটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এজন্য মুখমণ্ডল প্রকাশ করা যাবে না। চতুর্থ নম্বরে যে হেজাবটা পালন করা লাগবে সেটা হলো, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারী তার পোশাকের উপরে বড় ধরনের একটা ওড়না দিয়ে তার বুকটাকে ঢেকে রাখবে। এই চারটা হেজাবের মাধ্যমে, চারটি পর্দার মাধ্যমে নারী তার হেজাব পালন করবে। নারীকে খেয়াল রাখতে হবে, নারী তার শরীরের ব্রুগুলোকে ব্রু ফ্লাগ করতে পারবে না, হেজাবের লঙ্ঘন হবে। চুল কেটে কেটে খাটো করতে পারবে না, হেজাবের লঙ্ঘন হবে। নারী ইচ্ছা করলে পর চুল লাগানো যাবে না, চুল বাড়ানো যাবে না, হেজাবের লঙ্ঘন হবে। নারী ইচ্ছা করলে দাঁতগুলোকে চিকন করে করে সরু করা যাবে না, করলে হেজাবের লঙ্ঘন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলোকে স্পষ্ট করে বলছেন, এগুলার দ্বারা আল্লাহর লানত বর্ষিত হয় ওই নারীর উপরে। যেই নারী পরচুলা লাগায়, যেই নারী উল্কি আঁকে, যেই নারী ব্রুফ লাগ করে, যেই নারী দাঁতগুলোকে চিকন চিকন করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের উপরে আল্লাহর লানত, এই নারীগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, চার নম্বরে মনে রাখতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার আপনার পরিবারে পর্দা কায়েম করতে হবে। পর্দা যেমন বাহিরে বের হওয়ার সময় করবে, ঘরের ভিতরেও করা লাগবে। অনেকে বাহিরে পর্দা করে, ঘরের ভিতরে পর্দা নাই। ঘরের দেবরের সাথে, বাসরের সাথে, তারপরে দেবর বাসরের ছেলেদের সাথে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা আসে, এদের সাথে পর্দা নেই। পর্দা খালি ঘর থেকে বাইরে হইলে, বাইরে গেলে ঘরের মধ্যে আবার কি পর্দা? ঘরের ভিতরে পর্দাটাও ইসলামে ফরজ। জাহান্নামের আগুন থেকে নিজে এবং আহাল বাঁচতে হলে পর্দার বিধান ঘরের ভিতরে পরিপূর্ণরূপে কায়েম করা লাগবে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা আহাল যদি আমরা এরকম পর্দাশীল পরিবার হয়ে যাই, তো পুরা দেশ আলহামদুলিল্লাহ একটা পর্দাশীল পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর বিষয়, পরিবারে হালাল ইনকাম, হালাল উপার্জন নিশ্চিত করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে হলে হালাল উপার্জন, হালাল ইনকাম নিশ্চিত করা লাগবে। কারণ যেই শরীরগুলো হারাম উপার্জন দিয়ে গঠিত হয়, ওই শরীরগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যেই শরীর হারাম ইনকাম দিয়ে, হারাম উপার্জন দিয়ে গঠিত হয়, ওই শরীরগুলো, ওই বডিগুলো জান্নাতে যাবে না। ফান্নারু আওলা লাহু, এই বডিগুলোর জন্য, এই শরীরগুলোর জন্য জাহান্নামে যথেষ্ট। হালাল ইনকাম, হালাল উপার্জন না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক হালাল ভক্ষণকারী, হালাল উপার্জনকারী ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেক মানুষকে লক্ষ্য করে হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, বিশেষ করে আবার মুমিনদেরকে লক্ষ্য করেও হালাল ইনকামের নির্দেশ দিয়েছেন, আবার সমস্ত নবী রাসূলদেরকে, আম্বিয়া আলাইহিমুস সালামকেও হালাল ইনকামের নির্দেশ দিয়েছেন। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, কুলু মিম্মা ফিল আরদে, জমিনের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ তোমাদের জন্য যা বানাইছি, যা রিজিক হিসাবে দিয়েছি, সেখান থেকে খাও। তবে খেয়াল রাখতে হবে হালালান তৈয়েবা, যেটা খাইবা সেটা হালাল হইতে হবে, তৈয়েবান হইতে হবে, পবিত্র হইতে হবে। সেটা আমি আল্লাহ হালাল করেছি কিনা আগে এটা দেখতে হবে, তারপরে দেখতে হবে এটা তৈয়বান কিনা, এটা পবিত্র কিনা, এটা হালাল উপার্জনের দ্বারা হয়েছে কিনা, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। আবার আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে শুধু মুমিনদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেখান থেকে শুধু হালাল রিজিক খাও। সুবহানাল্লাহ। ঈমানদারকে আল্লাহ বলতেছেন, ঈমান এনেছো, হালাল রিজিক খাও। আবার যারা নবী রাসূল, আল্লাহ যাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, সেই নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার নবী রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, পবিত্র জিনিস খাও, ওয়া আমালু সালিহা, আর নেক আমল করো, নবুয়তের দায়িত্ব পালন করো। সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবী বানিয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবুয়তের দায়িত্ব পালন করবা, হালাল রিজিক না খেয়ে নবুয়তের দায়িত্ব পালন করা যাবে না। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত নবী রাসূল একটা হালাল উপায় অবলম্বন করে, হালাল ব্যবসা করে, হালাল রিজিকের মাধ্যমে তারা নিজেদের জীবন নির্বাহ করতেন আর নবুয়তের দায়িত্ব পালন করতেন। সুবহানাল্লাহ, প্রত্যেক নবীর এক একটা হালাল পেশা ছিল, প্রত্যেক নবী একটা হালাল পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন। কোন নবী রাখাল ছিলেন, মেষ চড়াইতেন, কোন নবী কৃষক ছিলেন, কোন নবী কাপড় ছিলাইতেন, কোন নবী লোহার জিনিসপত্র বানাইতেন। বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাম বিভিন্ন পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন, সাথে সাথে আল্লাহর দেওয়া নবুয়তের দায়িত্ব পালন করতেন। মানুষের উপরে নির্ভরশীল হয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম বসে থাকতেন না, নিজেরা হালাল খাবার হালাল উপার্জন নিশ্চিত করতেন আর নবুয়তের দায়িত্ব পালন করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজেরা পরিবারের সবাইকে হালাল খাওয়াইতে হবে, হালাল উপার্জনের উপরে পরিবার গঠন করতে হবে। হারাম উপার্জন খাওয়াই ছেলে মেয়েকে হালাল উপার্জনের দ্বারা লেখাপড়া করাই, হালাল উপার্জনের দ্বারা বড় করলেন, ওই পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না, ওই পরিবারের ভিতরে আল্লাহ পাক শান্তি দিবেন না, ওই পরিবার একটা সুখী পরিবার শান্তিপূর্ণ পরিবার হবে না, কারণ পরিবারে হালাল উপার্জনের উপরে গড়ে উঠে নাই। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পরিবারকে হালাল ইনকামের উপরে গড়ে তুলতে হবে। আমি হারাম ইনকাম করে উপার্জন করে শেষ পর্যন্ত আমি এগুলো ভোগ করতে পারবো না, আমি চলে গেলাম কবরে, পরিবার পরিজনকে অন্যদেরকে আমি এই সম্পদগুলো দিয়ে গেলাম, আমার সম্পদ দিয়ে মানুষ খায়, মানুষ ভোগ করে, মানুষ আরামে থাকে, আমি নিজে হারাম ইনকাম করে আমি জাহান্নামে চলে গেলাম, লাভটা হলো কি? এজন্য খেয়াল রাখতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে হালাল উপার্জন নিশ্চিত করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে পরিবারকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে, বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি, শিরিকি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি থেকে নিজের আহালকে সতর্ক রাখতে হবে, দূরে রাখতে হবে। বিজাতীয় সংস্কৃতি কোনগুলো? যেই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি না, যেই সংস্কৃতি কুফরি সংস্কৃতি, যেই সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো আমার পরিবারের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। বিজাতীয় সংস্কৃতির মধ্যে যেমন গান বাজনা, গান বাজনা ইসলামের সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি। পৃথিবীর অনেক ধর্ম আছে যেই ধর্মে গান বাজনাটাই একটা ইবাদত, গান বাজনাটাই একটা উপাসনা, দান বাজনাটাই একটা ইবাদত। কিন্তু ইসলামে গান বাজনা কি হালাল না হারাম? হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন গান বাজনার ব্যাপারে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহওয়াল হাদিস শোনার জন্য, গান বাজনা শোনার জন্য যদি কেউ সামগ্রী ক্রয় করে, গান বাজনার সামগ্রী, গান বাজনা শোনার জন্য একটা মোবাইল কিনছে, গান শুনবে, গান বাজনা শোনার জন্য একটা ল্যাপটপ কিনছে, একটা কম্পিউটার কিনছে, একটা টেলিভিশন কিনছে, উদ্দেশ্য হলো কি? গান বাজনা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, তার এলেমের বাহিরে, এলেমবিহীন এই গান বাজনা তাকে গোমরাহির দিকে নিয়ে যাবে, আল্লাহর রাস্তা থেকে তাকে বিচ্ছুত করে দিবে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহর দিনকে সে ঠাট্টা বিদ্রোহের বিষয়বস্তু বানায় নিবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আছে লাঞ্ছনাকর আজাব, নাউযুবিল্লাহ, লাঞ্ছনাকর শাস্তি, লাঞ্ছনাকর আজাব এই মানুষগুলোর জন্য আমি রেখেছি। গান বাজনা অন্তরের ভিতরে মুনাফেকি তৈরি করে, যে যত বেশি গান বাজনা শুনবে তার ভিতরে মুনাফেকি তত বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গানা ইউমবিতুন নাফাক ফিল কালবে কামা ইউমবিতুল মাউজ যারআ, ফসলের মধ্যে পানি দিলে ফসল যেমন সুন্দর হয়ে গড়ে ওঠে, ফসল যেমন তরুতাজা হয়, ঠিক অন্তরের মধ্যে গান বাজনা ঢেলে দিলে, গান বাজনা পড়তে থাকলে ওই অন্তরের ভিতরেও মুনাফেকিটা সুন্দর করে গজায় উঠে। সাহাবাই কেরাম যখন কোথাও দূরে কোন জায়গায় গান বাজনার আওয়াজ শুনতেন, সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন এবং সাহাবাই কেরাম বলতেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূল যখন গান বাজনার কোনো আওয়াজ শুনতেন সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে, আহলকে বাঁচাইতে হলে পরিবারে গান বাজনা ঢুকতে দেওয়া যাবে না, গান বাজনা মুক্ত পরিবার রাখতে হবে, নিজেও গান বাজনা থেকে মুক্ত থাকতে হবে, পরিবার পরিজনকেও গান বাজনা থেকে মুক্ত রাখতে হবে। পরিবার পরিজনের ভিতরে আজকে এমন বিজাতীয় সংস্কৃতি ঢুকছে, বার্থডে পালন করা হয় অনেক পরিবারে, আজকে বার্থডে পালন করে মুসলমান পরিবার, কি করে বার্থডে পালন করে, বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, বৌদ্ধদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, বিভিন্ন ধর্মের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি নয়। ওই বার্থডের মধ্যে কেক কাটলেন, মোমবাতি জ্বালালেন, এগুলা অগ্নি পূজারীদের, খ্রিস্টানদের কালচার, এই কালচার পরিবারে ঢুকতে দেওয়া। বিবাহ সাদির মধ্যে গায়ে হলুদের নামে যেই অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের একসাথে গান বাজনা মেলামেশা, এই গায়ে হলুদের নামে এই অশ্লীলতা, বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি, এই বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের পরিবারে পরিবারে ঢুকছে। এরপরে দেখা যায় মুসলমানদের পরিবারে মুসলমানের সন্তান মাতার চুল কাটে বিজাতীয়দের মতো, সেলুন দোকানে যায় দেখবেন চারিপাশে বিভিন্ন রকমের চুলের কাটিং আছে, বিজাতীয় কালচার, ওগুলো দেখে দেখে মুসলমানের সন্তান চুল কাটে, চুল দেখে বোঝা যায় যে ছেলেটা কেমন। আগে কিন্তু স্কুলে শিক্ষকেরা, মাদ্রাসা শিক্ষকেরা প্রতি সপ্তাহে চুল চেক করতো যে চুলটা কেমনে কাটছে, তার চুল কাটা দেখে বুঝতো ছেলে এটা লাইনে আছে না বেলাইনে আছে। আজকে আমাদের যে কিশোর যুবক ভাইরা আছে, এদের চুলের দিকে তাকালে বোঝা যায় কোন লাইনে আছে। চুলটা একটা ভদ্রতার পরিচয়, বখাতের পরিচয় বহন করে চুলটা। এই চুল কাটাটাও ইসলামী সংস্কৃতির বাহিরে হওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। দাড়ি নিয়ে ঠাট্টা তামাশা করা যাবে না। আজকে অনেক ভাইয়েরা দেখা যায়, অনেক কিশোর যুবক বিভিন্ন রকমের দাড়ি, এখানে একটু আছে, এখানে একটু নাই, এখানে একটু আছে, এখান দিয়ে নাই, দাড়ি নিয়ে ঠাট্টা তামাশা। দাড়ি রাখি নাই গুনাহের কাজ, কিন্তু ইমান আছে, আমার গুনাহ হচ্ছে, কিন্তু দাড়ি নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করতেছি, আমি তামাশা করতেছি, তখন আমার ইমানে থাকবে না। কারণ দাড়ি ইসলামের একটা গুরুত্বপূর্ণ শরীয়ত বিধান, এটা ওয়াজিব, এটা না রাখলে কবিরা গুনাহ হয়, কিন্তু এটা নিয়ে ঠাট্টা তামাশা করলে ইমানে চলে না। এজন্য আমার পরিবার, আমার ছেলে, আমার ভাই যেন দাড়ি নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ না করে, দাড়িটা যদি রাখি ইসলামিক কালচারে রাখবো, বিজাতীয় কালচার এদিকে আনা যাবে না। তারপরে দেখবেন অনেক যুবক হাতের মধ্যে ছুরি লাগায় লাগায় হাঁটে, ইদানিং দেখা যায়, দেখেন না, হাতের মধ্যে ছুরি থাকে, গলার মধ্যে স্বর্ণের চেইন থাকে, তারপরে বিভিন্ন ধরনের পোশাক আশাক। আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়ের জাতি আজকে বিভিন্ন বিজাতীয় চ্যানেল দেখে দেখে, ওই চ্যানেলের মধ্যে যেই শাড়িগুলো দেখে, যেই জামা দেখে, যেই কাপড় দেখে, ওইগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করে। ওগুলোর অনুকরণ করে বাজারে দেয় খুঁজে যে ওই জামাটা আছে কিনা, ওই গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা এগুলো আছে কিনা যাই দেখ খোঁজে ওখানে। কেন খোঁজে? ওই চ্যানেলের মধ্যে দেখছে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পরিবারকে সকল বিজাতীয় কালচার থেকে, বিজাতীয় সংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। পরিবারে ধূমপানের অভ্যাস গড়ে তোলা যাবে না, জর্দা খাওয়ার অভ্যাসও গড়ে তোলা যাবে না। যেমন ধূমপান করা যাবে না, তেমন জর্দা খাওয়ার অভ্যাসও, সাদা পাতা, জর্দা পাতা এইগুলো খাওয়ার অভ্যাসও গড়ে তোলা যাবে না। কারণ ধূমপান প্রথমে হয়তো দেখতে ছোট মনে হইলেও কিন্তু এটার দ্বারা আস্তে আস্তে তার আদব কায়দা উঠে যায়, তার ভিতর থেকে হায়া উঠে যায়, আস্তে আস্তে সে পর্যায়ক্রমে অনেক বড় বড় অপরাধের দিকে চলে যায়। প্রথমে ধূমপান শুরু করে, আস্তে আস্তে কদিন পরে ট্যাবলেট, কদিন পরে মাদক সেবন শুরু করে দেয়। প্রথমে স্টার্টটা হয় ধূমপান দিয়ে। এই জন্য এক সময় কিশোর যুবকেরা ধূমপানের দ্বারে কাছেও যাইত না, ধূমপান করতো মুরব্বীরা বয়স হইলে। আর এখন একবারে ক্লাস ফোরে ফাইভে উঠেই শুরু হয়ে যায়। আবার এক সময় দেখা যেত যে খাইলেও লুকে লুকে খাইতো, মুরব্বীদের সামনে খাইতো না। এখন কিন্তু একেবারে মুরব্বীদের সাথে বসে বসে খায়। এই আদব কায়দা উঠে যখনই এরকম হয়ে গেছে, এখন আর মুরব্বীদের প্রতি সম্মান নাই, মুরব্বীদের প্রতি তাজিম নাই। এবং আস্তে আস্তে এই কিছুদিন ধূমপান করার পরে আস্তে আস্তে সে মাদকের দিকে হাত পাড়া। এই জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে হলে পরিবারকে ধূমপান মুক্ত পরিবার, পরিবারকে মাদক মুক্ত পরিবার, সন্ত্রাস মুক্ত পরিবার, জঙ্গিবাদ মুক্ত পরিবার গঠন করতে হবে। কারণ এগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পরিবারে কোনো ধরনের মাদক ঢুকতে দেওয়া কি যাবে, কোনো ধরনের মাদক পরিবারে ঢুকা যাবে না। পরিবারকে মাদক মুক্ত রাখতে হবে, পরিবারকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার পরিবারের ছেলেমেয়েরা কোনো ধরনের মাদক সেবীদের সাথে, মাদকাসক্তদের সাথে সম্পর্ক গড়ে উঠতেছে কিনা, আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতেছে, কার সাথে ঘুরতেছে, কোথায় লেখাপড়া করতেছে, এই সার্বিক বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। কারণ আমি একটা শিরক মুক্ত পরিবারের, একটা জান্নাতি পরিবারের সদস্য। আর এই কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কারণ মাদক হলো মিন আমালে শয়তান, সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এটা মিন আমালে শয়তান, মাদক কোনো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। আল্লাহ পাক বলেন ফাজতানি বহু লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়ার মানুষ মাদক ছাড়ো, মাদক মুক্ত থাকো, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। কারণ মাদকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস ওয়া উম্মুল ফাওয়াহিশ, এটা সমস্ত ফাহেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত খাবায়েসের মূল। কারণ মাদক আসলে মাদকের সাথে আরো অনেক কিছু আসে, মাদক আসলে সেখানে নারী আসে, মাদক আসলে সেখানে জুয়া আসে, মাদক আসলে সেখানে সন্ত্রাস আসে, মাদক আসলে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সব আসে। মাদক অনেকগুলো জিনিসকে একসাথে ডেকে নিয়ে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ। আমার ভাইয়েরা এবং বোনেরা, পরিবারের দিকে এইরকম যত্নশীল হয়ে পরিবারকে ভালোবেসে পরিবারের দিকে খেয়াল রাখা লাগবে। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো, আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের বৈশিষ্ট্য হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলছেন, জাহান্নামের একটা সিফাত আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষের সাথে পাথর কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই পাথরকে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল, পাথর দিয়ে তারা তাদের মাবুদ তৈরি করত, ওই জন্য তাদেরকে একাকে জাহান্নামে দেওয়া হবে না, ওই মাবুদদের সহ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের বৈশিষ্ট্য হলো জাহান্নামের ভিতরে কোন মানুষকে দেওয়ার পরে চামড়াটা যখন একবার জলে পড়ে শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া বানাই দিবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। যখনই তাদের চামড়াগুলো জ্বলছে যাবে, চামড়াগুলো যখন জ্বলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া বদলাই দিব, চামড়া পুরা আবার নতুন করে গজাই উঠবে, একের পর এক এরকম নতুন চামড়া গজাবে, আর জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা গরম পানি আল্লাহ তাদেরকে দিবেন। ওই গরম পানি যখন খাওয়ার জন্য নিয়ে আসবে, গরম পানির উত্তপ্ততায় তাদের নিচের ঠোঁটটা এত বড় হয়ে যাবে নাভি পর্যন্ত নেমে চলে আসবে। তাদের পেটের ভিতরে এই গরম পানি গেলে এই গরম পানির উত্তাপে পেটের নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার চাইতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আমরা ক্ষুধার্ত, এই খাবারটা গলার মধ্যে গিয়ে কাঁটা যুক্ত খাবার আটকে থাকবে, উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না, তার আযাবকে আরো বাড়াইতে থাকবে। জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কারো পেটের ভিতরে সাপ বিচ্ছু ডুবতে থাকবে, বের হতে থাকবে, ডুবতে থাকবে, বের হতে থাকবে। কারো গায়ের উপরে পাথর নিক্ষেপ করা হবে, কারো মাথায় পাথর নিক্ষেপ করা হবে। কেউ এরকম রক্তের সাগরে, রক্তের নদীতে ডুবে থাকবে, কেউ সেখানে দৌড়াইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। বিভিন্ন রকমের আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, কোরআন এবং হাদিসে জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জাহান্নামকে ভয় করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো, আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেরা পরিবার পরিজন সহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে নিজেদের আমল, নিজেদের আকীদা, নিজেদের ঈমানকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।